আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিএস টিভি থেকে দিনী প্রোগ্রাম দেখছেন ইসলামে হালাল হারাম, অর্থনীতি, দান খয়রাত এবং খরচ ব্যয় ইত্যাদি সম্পর্কে। তারই একটি বৈঠকে আপনাদেরকে নসিহত করেছিলাম, উপদেশ দিয়েছিলাম, বলেছিলাম যে কার পণ্য করা হারাম। আজকে দ্বিতীয় বৈঠকে তারই জের ধরে আরো কিছু কথা বলবো। মহান আল্লাহ বলছেন, মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তোমাদের কাছে যে কোনো মুসিবত আছে পৃথিবীতে অথবা তোমাদের দেহের ভিতরে, তা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে, তা পতিত হওয়ার আগে আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে। আপনার ভাগ্যে যদি কোনো মুসিবত আসে তো সেই মুসিবতটা তিন সময় লেখা হয়ে থাকে। কোন সময়ে? সারা বিশ্ব রচনার 50,000 বছর আগে লেখা হয়েছে। তারপরে মায়ের পেটে যখন ছিলেন 4 মাস বয়স হয়েছিল তখন একবার লেখা হয়েছে, আর প্রত্যেক বছর একবার করে লেখা হয় শবে কদরে, রমজান মাসে শবে কদরে আপনার ভাগ্য লেখা হয়। এই জন্য যে মুসিবত লেখা আছে সে মুসিবত কিন্তু আসবে, যে সুখ লেখা আছে সে সুখও আসবে। কেন আসবে, এটা কেন করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা তার কারণ দর্শিয়েছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে তোমরা আফসোস না করো যা তোমরা পেলে না। হাতছাড়া হয়ে গেল, আফসোস, পেলাম না, হলো না, এটা এত টাকা নোকসান হয়ে গেল, আফসোস হয় না? হয় না। কিন্তু যদি তকদিরে বিশ্বাস থাকে তাহলে আপনি কি বলবেন? মোমেন কি বলে? যে খালাস, এটা আমার ভাগ্যে লেখা ছিল না, অতএব আপনি পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমাদের বিপদ আপদ আসবে তখন অক্ষম হয়ে বসে যেও না, ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজাজ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে যেও না। তোমাদের কাছে যদি কোনো বিষয় আসে তাহলে, কোনো মুসিবত বিপদ আসে তাহলে বলো না যে যদি আমি এটা করতাম তাহলে আমার এটা হতো না, এরকম বলো না। কেন? লাও বা যদি বলা শয়তানের দরজা খুলে দেয়, শয়তানের রাস্তা খুলে দেয়, শয়তানের কাজ খুলে দেয়। যদি যদি না, হ্যাঁ আজকে কুকুরটা না থাকলে আমার চুরি হয়ে যেত বাড়িতে, তাই না? কুকুরটা আপনার বাঁচিয়ে দিল। কিন্তু যদি যদি বলা ঠিক না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসিবতের সময় যদি এই করতাম তাহলে, এ আফসোস করো না, বরং কি বলো? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা বলতে হয় মুসিবতের সময়ে। কি বলতে হয়? যে আল্লাহ তাআলা তকদিরে লিখেছিলেন আর যা লিখেছিলেন তা ঘটে গেছে। এইটা বললে কি হয়? নিজের মন থেকে আফসোস দূর করা হয় এবং নিজের মনকে শান্তনিত করা হয়, সান্ত্বনা দেওয়া হয়। ফলে আফসোস থেকে আপনি বাঁচতে পারেন, মনের কষ্ট থেকে আপনি বাঁচতে পারেন, আপনার মনের দুঃখকে আপনি নিবারণ করতে পারেন। এই জন্যই আল্লাহ বলছেন লেকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যে জিনিস পেয়েছো তা নিয়ে গর্বিত না হও। এখন মাশাআল্লাহ 5খানা গাড়ি আছে, 5খানা বাড়ি আছে, হ্যাঁ খুব নিজে নিজে গর্ব। আরাফাতে দোয়া করছিলাম, আমাদের সাথে এক মহিলা ছিল, বড়লোকের মহিলা, খুব গল্প করছে এক পুরুষের সাথে, খুব গল্প করছে। তারা তো আসলে কিছু মানুষ যায় ট্যুর করতে, হজ করতে যায় না, বড়লোক গেছে তারা ট্যুর করতে গেছে। তো দোয়া করছি আমরা শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছি, আর সে ওইভাবে হাসা হাসি গল্প গল্পি করছে। বললাম যে আপনি হজ করতে এসেছেন তো এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চেয়ে নেন, চাওয়ার সময় চেয়ে নেন আল্লাহর কাছে, আপনি এরকম করছেন কেন? বলছে কি চাইবো, 5খানা বাড়ি আছে, 5তলা বিল্ডিং আছে, আমার গাড়ি আছে, আমার এত টাকা ব্যালেন্স আছে, আবার কি চাইবো আল্লাহর কাছে? কিরম কথা হলো? দুনিয়াদারের কথা, তাই না? দুনিয়াদারের কথা, আমার হিট হয়ে গেল। আমি বললাম মাশাআল্লাহ, এতগুলো পেয়েছেন আর কিছু দরকার নেই, তাই না? আবার কি দরকার? বলছে এই 5খানা গাড়ি, 5খানা বাড়ি আপনার থাকবে, তার জ্ঞান আছে, ধ্বংস হবে না, এ গ্যারান্টি আছে, কবরের আজাব থেকে মুক্তি পেয়েছেন, জাহান্নামের আজাব থেকে মুক্তি পেয়েছেন, গ্যারান্টি পেয়েছেন। বলছে তা কি করে বলবো? তা বলবেন না, জানেন না আল্লাহর কাছে আগের থেকে চান না কেন? সে তো চাইতে হবে। দুনিয়ার কোনো চাওয়া যদি আপনার না থাকে, আসল চাওয়া কি? আখেরাতের চাওয়া। আমিনান নাসে মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া পেলাম, খালাস, শেষ, আমার চাওয়া শেষ হয়ে গেল। আখেরাতে তার কোন অংশ নেই। ওয়ামিন হুম্মা ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। দুনিয়া শুধু দুনিয়ায় চাওয়ার নয়, দুনিয়ার জিন্দেগি শেষ জিন্দেগি না। আপনি হজ করতে এসেছেন কি করতে? হজ করতে এসেছেন গোনা ঝরিয়ে নিষ্পাপ হতে। কি জন্য? দুনিয়াতে সুখ নেওয়ার জন্য, না আখেরাতে। দোয়া করার কিছু নেই, কে বলল? এইভাবে বেপরোয়া হয়ে গেলে হবে না, যা পেয়েছেন তা নিয়ে নিজেকে গর্বিত হলে হবে না। খালাস, আমার চিন্তা নেই, আমার মরণ পর্যন্ত আর কোনো চিন্তাই নেই। কে বলল, কে গ্যারান্টি দিল মরণ পর্যন্ত দুশ্চিন্তা নেই আপনার? কালকেই আপনি ফকির হতে পারেন, তাই না? আল্লাহ তালা নিমেষে রাজাকে ফকির আর ফকিরকে বাদশা করতে পারেন। নিমেষের মধ্যে আপনার জীবনের এমন পরিবর্তন আল্লাহ তালা ঘটিয়ে দেবেন আপনি কল্পনাই করতে পারবেন না। একবার এক দম্পতি রুটি খেতে বসেছে, এমন সময় ভিখারি এসে বলছে, মা কে আছো? মা আমাকে একটা রুটি দিয়ে আমার খিদা দূর করো। স্বামী স্ত্রীতে খাচ্ছিল, স্ত্রীকে বললো, যাও একটা রুটি ভিখারিকে দিয়ে এসো। পর্দার আড়াল থেকে রুটিটা দিল, সেই ফাঁকে দেখে নিল ভিখারিকে, যেমনি ফিরে এসে স্বামীর কাছে বসেছে আর চোখ দিয়ে দরদর করে চোখ পানি পড়ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে, দুই গন্ডে বয়ে যাচ্ছে। স্বামী বলছে, কি ব্যাপার, তুমি কাঁদতে লাগলে কেন? একটা রুটি দিলাম বলে, দান করলাম বলে তুমি কাঁদতে লাগলে? বলছে, ওগো তা নয়, জানো আমি যাকে ভিক্ষা দিয়ে এলাম, যাকে রুটি দিয়ে এলাম, সে কে? সে হচ্ছে আমারই স্বামী, আমার আগেকার স্বামী, সে আমার আগেকার স্বামী, তাই আমি কাঁদছি। ওই স্বামী, আমরা একদিন বসে রুটি খাচ্ছিলাম, আমার এক ভিখারি এসেছিল আর সে ভিক্ষা চাইলে, সে রুটি চাইলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আর তাকে আজ আল্লাহ কি করেছেন? ফকির বানিয়ে দিয়েছেন, ভিখারি বানিয়ে দিয়েছেন। সে আজ ভিক্ষা করে বেড়াচ্ছে, তাই আমি কাঁদছি। বুঝে তাই নাকি? কোন ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল? তুমি জানো যে ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল সে ফকির কে? সেই ফকির ছিল আমি। সুবহানাল্লাহ, এমনও হয়, এমন ইতিহাস তৈরি হয়, এমন ঘটনা তৈরি হয়। আল্লাহ তাআলা এইভাবে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। রাজনৈতিক ভাবে দেখেন, কালকে রাজা ছিল, আজকে জেলে, তাই না? জেলের বন্দী। কালকে রাজা ছিল, আজকে তাকে খুন করে দেওয়া হলো। আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা তক্তা দেন, যার জন্য ইচ্ছা তক্তা কে পরিণত হলো। আল্লাহ তাআলার এসব ইচ্ছা, আল্লাহর ইচ্ছার কাছে মানুষকে সমর্পণ করতে হয় নিজের ইচ্ছাকে। আর এই জন্যই যা গেছে গেছে, আল্লাহর তকদিরে ছিল, এই জন্য মানুষ মনে কি পায়? সান্ত্বনা পায়। আর যা আপনি পেয়েছেন তা নিয়ে গর্বিত হবেন না। আজ আছে, কাল নাও থাকতে পারে, এই জন্য মনে মনে গর্বিত হওয়া মোটেই উচিত না। আল্লাহ তাআলা বলছেন যে এই তকদির আমি লিখে রেখেছি কেন? যাতে করে তোমরা যা ছুটে গেছে তা নিয়ে আফসোস না করো, আর যা পেয়েছো তা নিয়ে অহংকার না করো। অহংকার, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ প্রত্যেক অহংকারী গর্বকারীকে পছন্দ করেন না, মোটেই পছন্দ করেন না, মোটেই ভালোবাসেন না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনান নাসা বিল বখল, যারা বখিলি করে এবং লোককে বখিলি করতে আদেশ করে, নিজে বখিলি করছে এবং কাউকে দানও করতে দিচ্ছে না, তাদেরকেও বলছে বখিলি করো। ওয়ামাই ইয়াতাওয়াল্লা, আর যে ব্যক্তি কথা শুনবে না, এ উপদেশ শুনবে না, এ কথা পছন্দ হবে না, ফা ইন্নাল্লাহা হুয়াল গানিউল হামিদ, তাহলে আল্লাহই হচ্ছেন অমুখাপেক্ষী এবং প্রশংসিত। এটা হচ্ছে সূরা হাদিদের ২৪ নম্বর আয়াত, ২৩-২৪। বোঝা গেল কি? যে কার্পণ্য করা কোনো ক্রমেই বৈধ না, কার্পণ্য আপনি করবেন না। কার জন্য আপনি কার্পণ্য করে জমা করছেন? আপনি নিজের জন্য যদি জমা করতে চান, তাহলে কাল যাতে কাজে আসে সেই ব্যাংকে জমা করেন, দুনিয়ার ব্যাংকে জমা না করে আখেরাতের ব্যাংকে জমা করেন, যেদিনে আপনি বেশি প্রয়োজন বোধ করবেন, যেখানে আপনার কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না, সেখানে দরকার হবে আপনার টাকার। আর যদি আজকে সেই ব্যাংকে জমা রাখেন, কাল ছাড়াতে পারবেন। আর যদি দুনিয়ার ব্যাংকে জমা রাখেন, তো দুনিয়ার ব্যাংকে জমা রাখলে আপনি তো খাচ্ছেন না, আপনি তো বকিল, আপনার ছেলেরা খাবে, আপনার উরুনি বেটা হবে, উড়িয়ে দেবে, তাতে আপনার কি লাভ হবে? আপনার লাভের জন্য আখেরাতের ব্যাংকে জমা করুন, তাহলে ইনশাআল্লাহ তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরুন ওয়া আযাম আজরা। যেটা দেবে আজকে কাল কেয়ামতের দিনে উত্তম রূপে আল্লাহর কাছে পাওয়া যাবে এবং তা বর্ধিত আকারে পাওয়া যাবে, তা কাজে লাগবে এবং তা জান্নাতে যাওয়ার পথেও হবে। বখিলি কৃপণতা খুবই ঘৃণ্য আচরণ এবং তার যে কি শাস্তি হতে পারে সে সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালের কাছে এলেন, বিলালের কাছে এসে দেখছেন তার কাছে তার ঘরে খাদ্যস্তূপ করা আছে। সে যুগের খাদ্য বুঝতেই পারছেন, হয় খেজুর, না হয় গম, না হয় জব, যাই হোক বিলাল কিভাবে পেয়েছিলেন, খাদ্যস্তূপ জমা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মা হা যায়া বিলাল, এ কি বিলাল, এ কি তোমার ঘরে এরকম খাদ্যের স্তূপ কেন? বিলালের নিয়ত দেখুন, বিলাল বলছেন, উইদ্দু যালিকা লিয়াদিয়াফিক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানদের জন্য প্রস্তুত রেখেছি। দেখছেন উদ্দেশ্য কি, আমি আমার ভবিষ্যতের জন্য না, আমি আপনার মেহমানদের জন্য প্রস্তুত রেখেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভয় দেখালেন, কি ভয় দেখালেন, সামান্য বিরতির পর আপনাদেরকে বলছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় এসে দেখলেন খাদ্যস্তূপ। মা হাযা ইয়া বিলাল, বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানের জন্য প্রস্তুত রেখেছি। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আমা তাখশা ইয়াকুন লাকা দুখানুন ফি নারে জাহান্নাম, বিলাল তোমার কি ভয় হয় না যে এই মাল, এই খাদ্য কাল কিয়ামতের দিনে জাহান্নামের বাষ্প হবে। আল্লাহু আকবার, জমা রাখলে জাহান্নামের বাষ্প হবে। আনফিক ইয়া বিলাল, তুমি খরচ করো হে বিলাল। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, আর আরশওয়ালার কাছ থেকে কম হওয়ার ভয় করো না। তার মানে তুমি যদি খরচ করো তোমার কম হয়ে যাবে তা নয়। মা নাকাসা মালুম মিন সাদাকা, সাদকা করলে কোনো মাল কম হয় না। আর আল্লাহ তালা বলছেন, ফাহুয়া ইউখলিফু, যে মাল তোমরা খরচ করো আল্লাহ তালা তার কি করেন, তার পেছনে, আপনি দান করলেন তার পেছনে আল্লাহ দান করতে থাকেন, আল্লাহ তালা তার বদলা দেন। আর দুই ফেরেশতা আসমানে অবতীর্ণ হয়, দিয়ে দোয়া করে আর বদোয়া করে, একজন দোয়ার একজন বদোয়া। কার জন্য দোয়া? যে আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করে তাকে তার বিনিময় দাও। আর একজন বদোয়া করে, যে বখিলি করে, কার্পণ্য করে, ফা আতিহি তালাফা, ও বলে ফা আতিহি খালাফা, ওই ফেরেশতা বলে না ফা আতিহি খালাফা, আর এই বখিলের জন্য এই ফেরেশতা বলেন ফা আতিহি তালাফা, তার মানে একে ধ্বংস দাও, বখিলের জন্য ধ্বংস। বুঝতেই পাচ্ছেন, বিলালকে বলা হলো তুমি খরচ করো, আল্লাহর পক্ষ থেকে তার বিনিময় আসবে, কম হয়ে যাবে না। দানশীলের মনে তৃপ্তি আছে, সুখ আছে, তার মর্যাদা আছে। পক্ষান্তরে কৃপণের মনে কোনো সুখ নেই, তার কোনো মর্যাদাও নেই। যে তিনটি জিনিস বর্জন করবে সে তিনটি জিনিস অর্জন করবে, যে অপব্যয় বর্জন করবে সে ইজ্জত অর্জন করবে, যে কৃপণতা বর্জন করবে সে মর্যাদা অর্জন করবে, আর যে অহংকার বর্জন করবে সে সম্মান অর্জন করবে। পরপর যে যেমন করবে সে তেমন বদলা পাবে। সৃষ্টি জগতের রুজি বিতাড়িত, লোভী বঞ্চিত, হিংসুক চিন্তিত এবং কৃপণ ঘৃণিত। কৃপণকে কেউই ভালোবাসে না, নিজের বাড়ির লোকও ভালোবাসে না, তাই না? নিজের বউ ভালোবাসে না, খরচ করতে চায় না, বখিল কোথাকার, তাই না? যদি অপচয় হয় সত্যি কথা, কিন্তু প্রয়োজনে সে যদি তোমার জন্য সাজতে চাচ্ছে তো দেখো না সাজিয়ে। দুনিয়ার সুখ আর কাকে বলে, দুনিয়ার সুখও নেবে না তুমি, তোমার বউটাকেও ভালো করে দেখবে না, তো আবার জান্নাতে গিয়ে হুর কি করে দেখবে তুমি, তার মানে দরকার নেই, বলো আমার সুযোগ সুন্দর দেখার দরকার নেই, আমার পয়সা বজায় থাক। হ্যাঁ, না না, এরকম বখিলি করলে হবে না। এই জন্য বখিলকে নিজের বাড়ির লোকও পছন্দ করে না, বাইরের লোক তো করবেই না, নিজের বাড়ির লোকও পছন্দ করে না। বখিল তার মাল হেফাজত করতে পারে কিন্তু নিজ মান সম্ভ্রম হেফাজত করতে পারে না, এই কারণেই। বখিলি করলে কি করে হেফাজত হবে? বখিল ধনী পরকালেও ঘৃণ্য, যে বখিল হবে ধনী হবে সে আল্লাহর কাছেও ঘৃণ্য, আল্লাহ তাআলার কাছেও সে সম্মান পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব হবে, ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া মিন খালফিহি ওয়া কালিলুম মা হুম, ধনীরা তোমাদের ধন এই কোটিপতি লাখপতি মিলিয়নিয়ার কেয়ামতের দিন নিশ্চয়। তবে হ্যাঁ, সেই যে এইভাবে সামনে পেছনে ডায়ে বায়ে দাইনে বামে খরচ করে, এইভাবে খরচ করে, এইভাবে খরচ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কালিলুম মাহুম, এমন লোক কিন্তু কমই আছে। যে কোটিপতি যে ডাইনে বায়ে এইভাবে ব্যয় করে মানুষের জন্য, এমন ধনী কমই আছে। আর যারা করে, যদি করে, তাও আবার সুনাম নেওয়ার জন্য, মানুষের কাছে সুনাম যেখানে পাবো সেখানে দান করব। আল্লাহর রাস্তায় দান আবার কজন করে? তাদেরই মধ্যে যদি কেউ করে, দেখা যায় অনেকে কোনো গরিব ছেলেকে তার পড়ার দায়িত্ব নিল, কেউ বিভিন্ন রকম করে দায়িত্ব নেয়, কোনো পার্টি অফিসে দান করে, কোনো এরকম রাজনৈতিক পর্যায়ে দান করে, সেখানে উদ্দেশ্য কি থাকে? তার বদলা দুনিয়াতেই সুনাম নব। আবার অনেক সময় ভোট কেনার উদ্দেশ্য হয়, টাকা ছড়িয়ে দাও, ভোট নাও। আর আল্লাহর উদ্দেশ্যে যারা দান করে, ফা কালিলুম মাহুম, ও কম সংখ্যক আছে যারা এইভাবে ডাইনে বামে সামনে পিছনে দান করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা দান করতে চাইবে, তারা প্রকাশ্যে করবে না গোপনে করবে? নাকি টিভির সামনে করবে, নাকি মানে প্রচার মাধ্যমের সামনে করবে? লোককে দেখাবে যে দেখো আমি অমুকে ভাই দান করলাম, একটা ছেলের আমি পড়াশোনার ভার দায়িত্ব নিলাম, তার পরিবারের দায়িত্ব নিলাম? গোপনে গোপনে করবে, তাই না? মিডিয়ার সামনে করবে না? উদ্দেশ্য যদি ভালো হয়, প্রকাশ্যে দান করা যায়, আমি বলছি না যে প্রকাশ্যে দান করা যাবে না, কিন্তু উদ্দেশ্য কি রাখতে হবে? নিয়ত সাফ রাখতে হবে, নিয়ত যেন সুনাম নেওয়া না হয় এবং বদনাম থেকে বাঁচাও যেন উদ্দেশ্য না হয়। আবার অনেকে তাদের সুনামের দরকার নাই, কিন্তু বদনাম থেকে বাঁচতে, লোকে বলছে করে না করে না, ঠিক আছে করলাম, কি জন্য? বদনাম থেকে বাঁচার জন্য না, দান করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ তাআলা জন্য দান করতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন লোক কম আছে যে এইভাবে আল্লাহর রাস্তায় দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আমশি মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নাখল, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনাবাসীর এক খেজুর বাগানে চলছিলাম, খেজুর বাগানে ভিতরে যাচ্ছিলাম। ফাকালা ইয়া আবা হুরায়রা, তিনি মামাকে বললেন, আবু হুরায়রা, হালাকাল মুকসিরুন, ধনীরা ধ্বংস হয়ে গেল, যাদের প্রচুর মাল আছে তারা ধ্বংস হয়ে গেল, ইল্লা মান কালা হা কাজা ওয়া হা কাজা সালাসা মাররাত, তবে তারা ধ্বংস হবে না যারা এইভাবে হাতে করে খরচ করবে, ব্যয় করবে, তিনবার বললেন। ওয়া কালিলুম মাহুম, এটা ওই হাদিসে একই কথা। যদি কৃপণ হয় তাহলে মহা মুশকিল, কাল কেয়ামতের দিনে বাঁচা মুশকিল। কেয়ামতের দিনে ধনী হলে সেই হলো আসল ধনী, এই জন্য দান করতে হবে, কার্পণ্য করলে হবে না, কমসে কম নিজের মালের ফরজ জাকাত আদায় করতে হবে গুনে গুনে, আর না হয় শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তালা আমাদেরকে পানাহ দেন যেন আমরা সেই শাস্তির মধ্যে না পড়ি, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মন্ডলী, আরো কিছু সময় আছে, প্রশ্নের মধ্যে আমরা তা কাটাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি যে বললেন যে দোয়া করা মকরু, সেটাই আর কি, কেউ যদি দোয়া করে যে হে আল্লাহ আমাকে অমুক ব্যক্তির মতো আমাকেও সম্পদ দাও, যাতে করে আমি গরিব মিসকিনদের সাহায্য করতে পারি এবং তোমার রাস্তাতেই আমি দোয়া ভরে খরচা করতে পারি, তো এটাও কি মকরুই হবে? না, নজর মানা মাকরু, দোয়া করা মাকরু না। হ্যাঁ বলছিলাম, নজর মানা মাকরু, যে যদি আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও তাহলে আমি তোমার রাস্তায় দান করব, ঠিক আছে? এটা হচ্ছে শর্ত বা শর্ত ভিত্তিক মানত, নজর, এরকম মাকরু। কিন্তু আল্লাহর কাছে যদি কামনা করেন, দোয়া করেন, আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও তাহলে আমি দান করবো, এখন নেই তো, এটা তো চুক্তি না, এটা হচ্ছে কি যে আমার এখন ধন নেই, আমি মিসকিন, আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও তাহলে আমি দান করব, কিন্তু এই ওয়াদা ভুলে গেলে হবে না গোপাল ভাড়ের মতো, বুঝতে পারলেন? এই ওয়াদাটা মনে রাখতে হবে যে আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও তাহলে দান করব, এখন ধন হলো ও কথা ভুলে গেলেন, এইটাই হচ্ছে খারাপ। যে বললো যে আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও আমি দান করব, তারপর আল্লাহ যখন ধন দিলেন বা খেলু বিহা, তখন আর দিল না, এই হচ্ছে আল্লাহর সঙ্গে মিথ্যা অঙ্গীকার, মিথ্যা ওয়াদা। এই জন্য এটা মাকরুহ নয় যে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি ধন দিলে আমি খরচ করবো, তুমি আমাকে ধন দাও। কিন্তু মুশকিল হলো যে ধন পাওয়ার পরে যে আপনি ভুলে যাবেন আল্লাহর ওয়াদা, সেটা বৈধ নয়, জায়েজ নয়, তখন আপনাকে সেই ওয়াদা মোতাবেক দান করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো যে আপনি আপনার বিষয়ে বললেন যে তকদির নির্ধারণ করা হয় তিনটে সময়ে, বিশ্ব রচনা 50,000 বছর আগে, মাতৃগর্ভে এবং প্রত্যেক বয়স সবে কদরে। এখন প্রশ্নটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা তকদির নির্ধারিত করে রেখেছেন তাই হবে নাকি যা কিছু হবে বলে লিখে রেখেছেন? দ্বিতীয় কোশ্চিন হলো, কেউ একজন কোনো একটা ছাত্র পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে কয়েক মাস পর রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পরে দেখা গেল ছেড়া পরীক্ষায় ফেল করে দিয়েছে। এবার সে কি বলতে পারে যদি আমি আরো ভালো করে পড়তাম তাহলে ফেল করতাম না? প্রথম প্রশ্ন হলো তকদির নিয়ে প্রশ্ন, যে আল্লাহ তাআলা তকদিরে যা লিখে রেখেছেন তাই ঘটবে, এ কথা সত্যি। তকদিরের উপরে ইমান, ভালো মন্দের প্রতি ইমান রাখতে হবে। কিন্তু তকদির জিনিসটা কি, সেটা হলো যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করার আগে জানতেন সৃষ্টি কি করবে, আর সেই জ্ঞান অনুযায়ী তিনি লিখে রেখেছেন। সৃষ্টি যা কিছু করে নিজের এখতিয়ারে করে, আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেন না। এই হলো তকদিরের উপরে ইমান। এ নয়, এটা ভাববেন না যে আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করেছেন তাই আপনি পাপ করছেন, তা না। আল্লাহ তাআলা আপনি যা করবেন তা লিখে রেখেছেন, আপনার ভাগ্যে যা ঘটবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এ হলো তকদির সম্পর্কে সাধারণত ইমান। এর বেশি ঘাটাঘাটি করতে গেলে, বেশি তর্ক বিতর্ক করতে গেলে নিষেধ আছে। ব্যাস। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি কেউ এমন বিষয়ে যদি বলে যা সত্যপক্ষেই তা কারণ, তাহলে যদি বলা সমস্যা নেই, কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে ঘটেছে সেই ক্ষেত্রে যদি বললে পরে সমস্যা আছে। যেমন, ও আফসোস, আপনার ঘটে গেছে বিশাল বিপদ ঘটে গেছে, সেই সময় আপনাকে মনে করতে হবে যে কাদ্দার আল্লাহু আমার সাহ, আল্লাহর পক্ষ থেকে ঘটেছে। কিন্তু আপনি যদি আমার কুকুরটাকে এখানে রাখতাম তাহলে বোধ হয় ডাকাতি হতো না, কিংবা যদি আমি এইটা করতাম তাহলে এইটা হতো না, কিংবা যদি আমি এইটা করতাম তাহলে এইটা হতো, এরকম আফসোস করবেন না। কিন্তু যেটা সত্যই সেটা কারণ, সেই কারণ হিসাবে যদি বলা যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি না হতাম তাহলে আমার চাচা জাহান্নামের কঠিন গভীরে চলে যেত, তাই না? কিন্তু আমার কারণে আমার চাচাকে হালকা শাস্তি দেওয়া হবে, যদি ওখানে যদি বলা হয়েছে, এটা আসল কারণ, মূল কারণ। তো মূল কারণের ক্ষেত্রে যদি ব্যবহার করা বৈধ। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীতে আবার আমাদের সাথে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।